আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আজকে তৃতীয় পর্ব। আহলে সুন্নাহ জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাহ, সুন্নাহ মানে হচ্ছে যারা সুন্নাহ অনুযায়ী চলে এবং শিয়ার বিপরীত, আর জামাত মানে যারা জামাতবদ্ধভাবে বাস করে, যারা খারিজি নয়, একই মুসলিম রাষ্ট্র নেতার অধীনে, মুসলিম রাষ্ট্র নেতার অধীনে বাস করে এবং তারা খারিজি নয়, বিচ্ছিন্নতাবাদী নয়। এমন দলের আকীদা কি সেই সম্পর্কে আলোচনা করার আজকে তৃতীয় পর্যায়, তৃতীয় পর্ব। আজকে প্রথম হলো যে তকদিরের ওপরে ইমান, তকদিরের ভালো মন্দের ওপরে ইমান রাখে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর এর বিপরীত আপনারা জানেন দুটো দল আছে যারা তকদিরকে সবকিছু বলে মানে এবং মানুষের আমল কোনো কার্যকরী নয় এইভাবে, এরা তারা জাবারিয়া। আর যারা তকদির বলে কিছু নেই মনে করে, তকদির বলে কিছু নেই, মানুষ যেটা করে সে নিজের ইখতিয়ারে করে এবং তকদির বলে কিছু নেই, এটা হচ্ছে কাদারিয়া, তারা তকদিরকে অস্বীকার করে। এই দুই দলের মধ্যে মানে যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে তকদির আছে এবং মানুষের এখতিয়ারও আছে, তকদিরও আছে মানুষের এখতিয়ারও আছে। সর্বপ্রকার ভাগ্যের প্রতিও বিশ্বাস স্থাপন করে আহলে সুন্নাহ, মনে করে যে বান্দার সমূহ কর্ম ভালো হোক চাহে মন্দ সবই আল্লাহর জ্ঞান দ্বারা পরিবেষ্টিত। আল্লাহ তালা সবই জানেন, ভালো মন্দ সবই জানেন, বরং ভালো মন্দ সবই সৃষ্টিকর্তা কাকে? আল্লাহ তালা। ভালো সৃষ্টি করেছেন, মন্দও সৃষ্টি করেছেন, তার ইচ্ছা দ্বারা কার্যকর এবং তার কৌশলের সাথে সম্পর্কিত, তিনি হিকমত অনুযায়ী সৃষ্টি করেছেন, মন্দটাও হিকমত অনুযায়ী সৃষ্টি করেছেন, মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। তিনি তার বান্দার করা বা না করার সামর্থ্য ও ইচ্ছা সৃষ্টি করেছেন, যেমন কাজ সৃষ্টি করেছেন তেমনি বান্দার মনও সৃষ্টি করেছেন, বান্দার এখতিয়ার ক্ষমতাও সৃষ্টি করেছেন, বান্দার কাজটাকেও সৃষ্টি করেছেন, তাদের যাবতীয় কথা ও কাজ এই ইচ্ছা অনুপাতেই সংঘটিত হয়। এবারে সব সৃষ্টি হচ্ছে, সব সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা প্রথমে জানতেন যে যাকে তিনি সৃষ্টি করছেন তার সে কি করবে, যাকে তিনি সৃষ্টি করছেন সে কোটি কোটি বছর পর কি করবে তা আল্লাহ জানতেন না জানতেন না? জানতেন। আর সেই জানা অনুযায়ী, তার এলেম অনুযায়ী সেই কথাগুলি লৌহে মাহফুজে লেখা আছে, লিখেছে কে? কলম। আউয়াল মা খালাক আল্লাহুল কালাম, প্রথমেই কলম সৃষ্টি করে তিনি মাকাদিরুল খালায়েক, সমস্ত সৃষ্টির তকদির লিখতে তিনি আদেশ দেন এবং লেখা হয়। আর সেই জ্ঞান অনুযায়ী, সেই পূর্ব জ্ঞান অনুযায়ী ইমদাদ কি করবে, বাদশাহ কি করবে, আনিস কি করবে, আব্দুল হামিদ কি করবে, যে যা করবে এটা তিনি কোটি কোটি বছর আগেই জানতেন, আর সেই জ্ঞান অনুযায়ী সেটা লেখা আছে, আর যেটা লেখা আছে সেই অনুযায়ী আমরা কাজ করব। মানে দুটোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানুষের এখতিয়ার আছে কিন্তু মানুষ এখতিয়ার যেটা করবে সেটা আল্লাহ জানেন এবং লেখা আছে, আর সেই লেখা অনুযায়ী মানুষ এখতিয়ার করে চলবে। এটা নয় যে তকদিরে লেখা নেই অথচ মানুষ করছে, আর এটাও নয় যে আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করছেন বলে করছে, বরং মানুষের নিজস্ব এখতিয়ার আছে, এই জন্যই আদেশ উপদেশ শাস্তি, নচেত মানুষের কোনো দোষ ছিল না। যদি আল্লাহ বাধ্য করতেন মানুষকে লিখে দিয়ে যাও বাদশাহ তুমি জাহান্নামের কাজ করো, তাহলে আবার জাহান্নাম দেবেন কেন? আল্লাহ তুমি তো আমাকে বাধ্য করেছো। কিন্তু না, আল্লাহ তাআলা কাউকে বাধ্য করেন না, আল্লাহ তাআলা উপদেশ দেন। আর এই কথা আপনাদেরকে আগে বারবার বলেছি যে আল্লাহ তাআলার এখতিয়ার হচ্ছে, ইচ্ছা হচ্ছে, এরাদা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। প্রথম প্রকার এরাদা, এরাদা কাউনিয়া, সৃষ্টিগত এরাদা, তিনি যেটা সৃষ্টিগতভাবে চান। আর দ্বিতীয় প্রকার এরাদা হলো এরাদা শারঈয়া, যেটা তিনি মানে শরীয়তগতভাবে পছন্দ অনুযায়ী তিনি চান। এবং উদাহরণ দিয়ে বলেছিলাম যে তিনি সৃষ্টিগতভাবে চাননি যে ফেরাউন ইমান আনুক, কিন্তু শারীরগতভাবে চেয়েছিলেন যে ফেরাউন ইমান আনুক। এই জন্য মোসা হারুন দুজনকে পাঠানো ছিল, তাই না? তাছাড়া খাপকে কেন পাঠাবেন? কিন্তু তিনি জানতেন যে ফেরাউন ইমান আনবে না, এটা সৃষ্টিগত ইচ্ছা, আর শারীরগত ইচ্ছা যে ইমান আনুক। সুতরাং এই দুই প্রকার ইচ্ছা আল্লাহ তাআলার কার্যকর আছে। আর এই শারীরগত কারণেই, এই শারীরগত ইচ্ছাই তিনি শরীয়ত পাঠিয়েছেন এবং বলা হয়েছে তোমার নামাজ পড়ো, এটা হুকুম না, নামাজ পড়ো বান্দা। যদি এটা আপনার কওনি আদেশ হতো বা কওনি ইরাদা হতো, কেউ নামাজ না পড়ে থাকতো? অসম্ভব। আল্লাহ তাআলা যদি কওনিভাবে ইচ্ছা করতেন যে ব্যভিচার দুনিয়াতে ঘটবে না, তাহলে কি ঘটত? তিনি যদি সৃষ্টিগতভাবে এই ইচ্ছা করতেন যে দুনিয়াতে কেউ নাস্তিক থাকবে না, থাকতো? তো অসম্ভব। যদি তিনি সৃষ্টিগতভাবে এটা চাইতেন যে দুনিয়াতে শিরিক হবে না, তাহলে কি হতো? অসম্ভব। বোঝা গেল কি, যে আপনার সৃষ্টিগত ইচ্ছা আর শারীরগত ইচ্ছা দুটো পার্থক্য আছে। সৃষ্টিগত ইচ্ছা হতে বাধ্য, কিন্তু শারীরগত ইচ্ছা এটা উপদেশ, বান্দা তুমি নামাজ পড়ো, হজ করো ইত্যাদি, বান্দার এখতিয়ারে সে করতেও পারে না করতেও পারে। এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে এবং করলে তাকে শান্তি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। কোনো কিছু করার উপর তিনি তাদেরকে বাধ্য করেন না, বরং তিনি করা ও না করা তাদেরকে এখতিয়ার দিয়েছেন। তিনি তার সুবিচার ও কৌশলের ভিত্তিতে মুমিনদেরকে এই বিশেষত্ব দান করেছেন যে তাদের অন্তরে ইমানের প্রতি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, ওয়ালাকিন হাব্বাবা ইলাইকুমুল ইমান, যাদেরকে আল্লাহ মুমিন করবেন, যারা মুমিন হবে তাদের প্রতি, তাদের কাছে আল্লাহ তাআলা ইমানকে কি করে দিয়েছেন, তাদের প্রতি মহব্বত বানিয়ে দিয়েছেন, ভালোবাসার জিনিস, প্রিয় জিনিস বানিয়ে দিয়েছেন। তাদের মনে প্রাণে টান থাকবে কোন দিকে? ইমানের দিকে। যাই যান না ছাড়ি ইমান, যাই যান না ছাড়ি ইমান। যদিও যান যাওয়ার ক্ষেত্রে ইমানকে গোপন করা ইসলাম মুসলিমদের জন্য বৈধ, তাই না? যান যাওয়ার ক্ষেত্রে ইমানকে গোপন করা মুসলিমদের জন্য বৈধ, কিন্তু কোন মুসলিম ইচ্ছাকৃতভাবে ইমান বর্জন করতে পারে না, ইমান ত্যাগ করতে পারে না। সুতরাং বোঝা গেল কি, যে আল্লাহ তাআলার প্রত্যেক মুমিনকে ইমানের প্রতি প্রিয় করে তুলেছেন, ইমানকে মুমিনের প্রতি প্রীত করে তুলেছেন, হৃদয়গ্রাহী করে দিয়েছেন, আর কুফরি পাপাচার এবং অবাধ্যতার প্রতি তাদেরকে, তাদের মনের ঘৃণা সৃষ্টি করেছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, তাদের মনে যারা মুমিন হবে তারা কোনোদিন কুফরি পছন্দ করবে না, পাপাচার পছন্দ করবে না। এই হল আল্লাহ তাআলার ইচ্ছা এবং ইরাদা, এটা মুমিনদের জন্য খাস, মুমিনদের জন্য খাস। এ দিনের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত যে মুমিন আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য এবং মুসলিমদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের জন্য, সর্বসাধারণের জন্য হিতাকাঙ্ক্ষা রাখবে আহলে সুন্নাহ। কাদের জন্য হিতাকাঙ্ক্ষী হয়? এই যে যার জন্য বলা হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীন আন-নসিহা, দীন মানেই হলো হিতাকাঙ্ক্ষার নাম, হিতাকাঙ্ক্ষিতার নাম। হিতাকাঙ্ক্ষা মানে অন্যের কল্যাণ কামনা করা, অন্যের কল্যাণ কামনা করা। আপনি রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছেন, একজনের ট্যাঙ্কি থেকে পানি পড়ছে, আপনি যদি হিতাকাঙ্ক্ষী হন যে লোকটা পানি নোকসান হচ্ছে কিংবা বালা দিয়ে এসে জরিমানা লাগাবে, তখন আপনি তার পানি এটা বন্ধ করে দিলেন, এটা কি হলো? হিতাকাঙ্ক্ষিতা, আপনি তার প্রতি হিতাকাঙ্ক্ষী হলেন, কল্যাণকামী হলেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন গাড়িতে লাইট জ্বলছে, আপনি ভাবলেন যে লাইটটা এভাবে জ্বলতে থাকে তাহলে ব্যাটারি শেষ হয়ে যাবে, ব্যাটারি যখন আসবে গাড়ি স্টার্ট করতে যাবে তখন আর স্টার্ট হবে না, এই জন্য আপনি দেখলেন দরজা খোলা আছে, লাইটটাকে অফ করে দিলেন। এই হলো কি? অপরের প্রতি হিতাকাঙ্ক্ষিতা। আপনি আপনার প্রতিবেশীর সব দরজার সামনে দেখলেন একটা জিনিস পড়ে আছে, আপনি জানেন যে এটা আমার প্রতিবেশীর, তাই না? যদি আপনি দেখে এসে দেখে লেগে ওর জিনিস, আমি তো নেবো না, নেবে জিনিসটা হারিয়ে যাবে, চুরি হয়ে যাবে, আপনি সেটাকে নিয়ে হয় নিজের কাছে রাখলেন না হয় প্রতিবেশীর বাড়িতে যেমন করে হোক পৌঁছে দিলেন, এটা কি বলা হয়? হিতাকাঙ্ক্ষিতা। যাতে অপরের উপকার হয় আপনি হচ্ছেন পরোপকারী। আর কিছু মানুষ আছে এর বিপরীত, পরশ্রী কাতর, পরের শ্রী দেখে কাতর হওয়া, পরের রূপ দেখে, পরের সৌন্দর্য দেখে, পরের ভালাই দেখে, পরের মঙ্গল দেখে, পরের কল্যাণ দেখে আপনার মনে কি হয়? সংকীর্ণতা সৃষ্টি হয়। ও কি করে হয়ে গেল, ওর ছেলেটা কি করে ফার্স্ট হয়ে গেল, ও কি করে চাকরিটা পেয়ে গেল, ও এইভাবে কি, এইটা পরশ্রী কাতরতা। আর এরই বিপরীত হচ্ছে পর উপকারিতা, পর উপকারিতা বা হিতাকাঙ্ক্ষিতা। তো কার জন্য হিতাকাঙ্ক্ষী হয় আহলে সুন্নাহ? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া মানে আল্লাহর দাওয়াত, আল্লাহর দিকে, আল্লাহর যে হুকুম আহকাম আছে তা পালন করবে এবং মানুষকে সেদিকে আহ্বান করবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তো মানুষকে আদেশ করবে যে তোমরা আল্লাহর আবিদ হয়ে যাও, তার কিতাবের জন্য, কোরআনের জন্য হিতাকাঙ্ক্ষী হও। কিভাবে কোরআনের জন্য হিতাকাঙ্ক্ষী হবে? কোরআনের উপর আমল করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন শিক্ষা দাও। আর এই কথা আপনারা জানেন যে কোরআন শিক্ষা দেয় সেই মানুষ সব থেকে শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামা। কোরআনের বিরুদ্ধে কেউ কিছু বললে তার প্রতিবাদ করো, রীতিমতো প্রতিবাদ, তোমার ক্ষমতার বাইরে না, তুমি রীতিমতো প্রতিবাদ করো। রাসুলের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, রাসুলের প্রতি ঈমান আনবেন, তিনি যা বলেন তা সত্য জানবেন, তিনি যা আদেশ করেন তা পালন করবেন, তিনি যা নিষেধ করেন তার থেকে বিরত হবেন, তার প্রতি মহব্বত রাখবেন, তার উপরে দরুদ পাঠ করবেন, এবং তার বিরুদ্ধে কেউ কিছু বললে পরে আপনি প্রতিবাদ করবেন, কিন্তু আপনার ক্ষমতার বাইরে। আপনি এমন প্রতিবাদ করতে যাবেন না যাতে যাতে করে ভালো করতে গিয়ে মন্দ হয়ে যায়, বাদ ভালো করতে গিয়ে বেদনা সৃষ্টি হয়। রীতিমতো যেভাবে করা দরকার, যেভাবে করা প্রয়োজন, বড় বড় আলেমদের সাহচর্য নিয়ে সেইভাবে প্রতিবাদ করুন। আপনি ব্যক্তিগত পর্যায়ে প্রতিবাদ করতে গিয়ে খুনোখুনি করা, খুন করতে, একই আল্লাহ রাসূল একই হাদিস কোরআনে আছে যে তোমরা কেউ করলে পরে তাকে হত্যা করো গে, না এরকম তো কথা নাই, কথা প্রতিবাদ করো যেভাবে করা দরকার। যেভাবে মক্কায় যখন ছিলেন তখন বলা হলো কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে সংগত করো, হাতকে সংযত করো। তখন তো জিহাদের অনুমতি দেওয়া হয়নি, যখন জিহাদের ক্ষমতা হলো তখন জিহাদ করতে বলা হলো, জাহেদুল কুফফারা ওয়াল মুনাফিকিন বলা হলো, তখন জিহাদ করো। আর বিশেষ করে মুনাফিকদের বিরুদ্ধে জানেন আপনারা জিহাদ করা হয়নি, মুনাফিকদের বিরুদ্ধে কি করা হয়েছে, কলম দিয়ে এবং জবান দিয়ে জিহাদ করতে হবে, জবান দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ হযরত তোমার কতবার অনুমতি চাইলেন মুনাফিকদের বিরুদ্ধে গর্দান উড়িয়ে দাও, কিন্তু অনুমতি হলো না, কারণ মুনাফিকদের বিরুদ্ধে গর্দান উড়িয়ে দেওয়ার নীতি আসেনি। সুতরাং যে নিয়ম পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে বর্ণিত হয়েছে আপনি সেই নিয়ম নীতিতে প্রতিবাদ করবেন, রাসূলের হিতাকাঙ্ক্ষী হবেন। আর মুসলিমদের নেতৃস্থানীয় ব্যক্তি, মুসলিম রাষ্ট্র নেতার হিতাকাঙ্ক্ষী হবেন। যে মুসলিম রাষ্ট্র নেতা, সে একজন মুসলমান নেতা, এখন দেখেন মিশরে কি অবস্থা চলছে, মিশরে মুসলিম রাষ্ট্র নেতা করা হলো, তারপর তাদের বিরুদ্ধে নাস্তিকরা মুনাফিকরা কিভাবে লেগেছে, তাকে গদিচ্যুত করার জন্য কিভাবে কলে বলে ছলে কৌশলে এবং নানা দিক থেকে সর্বতোভাবে তাকে গদিচ্যুত করার জন্য, তার কুর্সি হেলাবার জন্য নানা চেষ্টা চলছে। এই করবো না, সেই করবো না, এই করবো সেই করবো, আর লেগেই আছে বিক্ষোভ। না, যখন কোন মুসলিম রাষ্ট্র নেতা হবে তখন তোমরা কি হও, তার হিতাকাঙ্ক্ষী হও। কিভাবে? আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হবে, ঠিক তার জন্য সচেষ্ট হও। এ নয় যে তাকে তোমরা ফেলাবার চেষ্টা করো। যেমন তিউনিসিয়াতে হলো, সেখানেও দেখেন কি অবস্থা, আলজেরিয়াতে একবার হয়েছিল সেখানেও তাই হলো, সৌদি আরবে আছে, সৌদি আরবেও অনেকে চাচ্ছে যাতে করে এখান থেকেও ইসলামী শাসন চলে যায়। সুতরাং ইসলাম যখনই কোনো মুসলিম রাষ্ট্র নেতা নির্বাচিত হবে তখন তাকে তার হিতাকাঙ্ক্ষী হতে হবে, চাহে সে পরিবারতন্ত্রভাবে আসুক, রাজতন্ত্রভাবে আসুক অথবা গণতন্ত্রভাবে আসুক। কোন তন্ত্রই আমার দেখার না, আমার দেখা হলো কি যে মুসলিম নেতা কি না, সে কোরআন ও সুন্নাহ দ্বারা দেশ চালাচ্ছে কি না, সে ইনসাফের সাথে ন্যায় পরায়ণতার সাথে প্রজাবৃন্দকে শাসন করছে কি না, শুধু এটা দেখা, চাহে যে তন্ত্রই হোক। সুতরাং আমরা মুসলিম রাষ্ট্র নেতার জন্য হিতাকাঙ্ক্ষী হব, আর আহলে সুন্নাহর নীতি হলো এই। আর সর্বসাধারণের জন্য, এটা আবার শেষ কথা, সর্বসাধারণ প্রত্যেক মানুষের জন্য আমরা হিতাকাঙ্ক্ষী হব। যেমন নমুনা স্বরূপ বললাম যে আপনি কারো গাড়িতে লাইট জ্বলতে দেখলেন বন্ধ করে দিলেন, কারো পানি বইতে দেখলেন সেটা বন্ধ করে দিলেন, কারো ছাগল গরু যারা বারাগ্রামে বাস করেন তারা ছাগল গরু কারো দেখলেন ধান খাচ্ছে সরিয়ে ঘুরিয়ে দিলেন, আপনার জমি না, আপনার জমিতে ফসল খায়নি কিন্তু আপনি সেটাকে হাক সরিয়ে দিলেন বা তাড়িয়ে দিলেন, কেন, যাতে করে আমার মুসলিম ভাইয়ের ফসল না খেয়ে ফেলে। এইভাবে আহলে সুন্নার নীতি হলো প্রত্যেক মুসলিম জনসাধারণের জন্য আপনি কি হবেন? হিতাকাঙ্ক্ষী হবেন। ভালো কাজের আদেশ আর মন্দ কাজে বাধা, আহলে সুন্নার একটা নীতি হলো কি? এটা সমস্ত মুসলিমদের নীতি, আর মুসলিম মানেই আহলে সুন্না, তাই না? মুসলিম মানেই হলো আহলে সুন্না। নীতি হলো কি? যে সৎ কাজে আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে, কিন্তু তার নীতি অনুযায়ী। সৎ কাজে আদেশ দেবে, কিভাবে আদেশ দেবে? মৌখিকভাবে তাকে নসিহত করবে, উপদেশ দেবে। আর যাকে হাত দিয়ে জোর করে মানানো যায় তাকে তার প্রতি জোর করবে। যেমন আপনার আন্ডারে কিছু আমেল আছে, সেই আমেল নামাজ পড়ে না, আপনি জোর জবরদস্তি করতে পারেন না? পারেন না। আপনি চাপ দিলে বুঝতেই পাচ্ছেন যে যদি আমি নামাজ না পড়ি চাকরি চলে যাবে। একজন আছেন রেয়াজে, এক ভদ্রলোক আছেন, ব্যবসায়ী। তার কাছে কাজ করলে শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে এবং টাখনুর নিচে কাপড় গেলে চলবে না, চাপ দিয়ে। সেই চাপে অনেকে পয়সার জন্য করেছে, আবার তার কাছ থেকে যখন কাজ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে তখন দাড়ি চেঁচে ফেলছে, আবার প্যান্টের কাপড় নিচে চলে যাচ্ছে। কিন্তু তিনি যতটা চেষ্টা করলেন তার চাপের মাধ্যমে, আল্লাহ তাআলা চাপ দিতে দিতেই কি সৃষ্টি করেন? তার অভ্যেস পরিণত হয়, তাই না? অনেক সময় দেখবেন চাপ দিয়ে দিয়ে করাতে করাতে সেটা অভ্যেসে পরিণত হয়। যদি অভ্যেসে পরিণত হয়ে যায় আলহামদুলিল্লাহ। তালেবে ইলম, যারা যারা ইলম শিক্ষা করে, বলুন তো কতগুলো ছাত্র আল্লাহর জন্য ইলম শিক্ষা করে বলতে পারবেন? মনে হয় যেন থাকে না। আরে ভাই, 7-8 বছর 9 বছরের ছেলে, এরা আল্লাহ কি বুঝে? আল্লাহর জন্য শিখতে হবে, দিনের জন্য শিখতে হবে, কে বোঝে? সবাই জানে ভবিষ্যৎ, সব ভবিষ্যৎ, কোন চাকরি করব, চাকরি পাব, টাকার জন্য, টাকা পয়সার জন্য শিক্ষা, সব সমস্ত সমস্ত শিক্ষাই হলো চাকরির জন্য, টাকার জন্য। কিন্তু কোন শিক্ষা টাকা পয়সার জন্য, দুনিয়ার জন্য শিক্ষা বৈধ নয়? সেটা হচ্ছে দিনী শিক্ষা। কিন্তু দিনী শিক্ষার ছাত্র ছাত্রীরাও নিয়ত এইভাবে রাখে, তারপর যখন আস্তে আস্তে বড় হয়, যখন মাদ্রাসে তাদেরকে শেখানো হয় যে এটা হচ্ছে দিনী শিক্ষা, আর এই শিক্ষা আল্লাহর ওয়াস্তে ছাড়া, আল্লাহর ওয়াস্তে ছাড়া কার জন্য শেখা? টাকা পয়সার জন্য শেখা, অর্থের জন্য শেখা বৈধ নয়। বিদ্যার্থী হও, বিদ্যার্থী হইও না, যখন শেখানো হয় তখন তাদের নিয়ত পরিবর্তন হয়ে যায়, হতে পারে। সুতরাং আপনার যদি ক্ষমতা থাকে, চাপ দিয়ে কাউকে ভালো করে সৎ কাজের আদেশ দেবেন, মন্দ কাজে বাধা দেবেন, ঠিক আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সন্তানের বয়স 7 বছর হলে কি করো? 7 বছর হলে কি নামাজ ফরজ? না। 10 বছর হলে কি নামাজ ফরজ? না। যতক্ষণ না সাব আলোক হয়েছে নামাজ ফরজ না, কিন্তু ট্রেনিং দিতে শুরু করো। 7 বছর হলে ট্রেনিং দাও, অভ্যেস বানাও, সঙ্গে করে মসজিদে নিয়ে যাও, বাড়িতে পড়লে তাকে পাশে দাঁড় করাও। মায়েরও উচিত নিজের মেয়েকে পাশে দাঁড় করিয়ে নামাজ পড়ানো, তাই না? 7 বছর বয়স হলি, ছোট বাচ্চা ছেলে মেয়ে যাই হোক, পাশে দাঁড়িয়ে কিংবা আব্বা মসজিদে নিয়ে যাবে। আমার দেশে আবার ছেলেদেরকে মসজিদে নিয়ে যাওয়া খারাপ মনে করে, কিন্তু না, অভ্যেসই বানানো করো, অভ্যেসই বানাও, তাকে নিয়ে যাও সঙ্গে। তারপর 10 বছর হলে দেখছে নামাজ পড়ছে না, নামাজ পড়ছে না, দেখলেন আপনি নামাজ পড়ছে না, তখন কি করো? প্রহার করো, তাকে মারতে শুরু করো। নামাজ না পড়লে তাকে, নামাজ পড়েছিস? না। না বললে কেন পড়লি না? দাঁড় ধমক এবং মার ব্যবহার করো, শক্তি প্রয়োগ করো। তা বলে আপনি আপনার ছেলেকে করতে পারেন, আমার ছেলেকে তো করতে পারেন না, তাই না? আমার ছেলে 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তা আপনি এসে মারতে পারবেন? না, যার ছেলে সে মারতে পারবে। সুতরাং যদি আপনার প্রয়োগ করা সাজে, শক্তি প্রয়োগ করলে পরে দেখেন যদি যে হ্যাঁ সৎ কাজের আদেশ হবে, মন্দ কাজে বাধা হবে, তাহলে আপনি তাই করুন। এটা হচ্ছে আহলে সুন্নার নীতি। আর যেখানে প্রয়োগ করা আপনার সাজে না, যেমন বললাম ওর ছেলে আমার সাজবে না, সেই ক্ষেত্রে শুধুমাত্র উপদেশ কি? প্রথমে কি, যদি তুমি পারো, ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা না হয় বিলিসানিহি, জিব দ্বারা, তাতেও যদি সম্ভব সক্ষম না হয় তাহলে কি করো? ফালে অন্তর দ্বারা, অন্তর দ্বারা ঘৃণা করো। এইভাবেই মন্দ কাজে বাধা দিতে গিয়ে শর্ত হলো যেন তার থেকে বড় মন্দ সৃষ্টি না হয়ে যায়। মন্দ কাজে বাধা দিতে গিয়ে যেন বড় মন্দ সৃষ্টি না হয়ে যায়। গান বাজনা হচ্ছে এক জায়গায়, সেখানে বাধা দিতে গেলেন, তারা উল্টে পাল্টা হামলা করলো, আপনিও হামলা করলেন, দিয়ে কি হয়ে গেল? 2-3টে মার্ডার হয়ে গেল, মানুষ খুন হয়ে গেল। বন্ধ কি করতে গেছিলেন? গান বাজনা, আর হয়ে গেল কি? খুন খারাবা। তাহলে মন্দ যেটা আপনি বন্ধ করতে গেলেন সেটা বেশি বড়, না যেটা হয়ে বসলো সেটা বেশি বড়, ভয়ঙ্কর? মানুষ খুন হওয়া নিশ্চয়ই গান বাজনা থেকে বেশি ভয়ঙ্কর, এইরকম যেন না হয়। শর্ত ভিত্তিক আপনি আমরে বিল মারুফ ও নাহি আনিল মুনকার করবেন, এটা হচ্ছে মোমেনদের গুণ। আর মোমেনরা সবসময় সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে, যেখানেই যেখানেই যাবে। আপনি জানেন আলো যেখানেই যাবে সেখানে আলো ছড়াবে, তাই না? লাইট যেখানেই যাবে তাকে যেখানেই রাখেন আলো ছড়াবে, আর ফুল যেখানেই ফুটবে যদি গন্ধ সুগন্ধময় ফুল হয় সব জায়গাতেই গন্ধ ছড়াবে, দেখবে না যে এটা পায়খানার জায়গা নাকি এটা ভালো জায়গা, না মসজিদেই ফুল শুধু গন্ধ দেবে আর পায়খানা ঘরে গন্ধ দেবে না, পায়খানা ঘরেও ফুল গন্ধ দেবে। আপনি যদি ঘরে থাকেন সেখানেও আমরে বিল মারুফ নাহিল মুনকার, স্ত্রী ছেলে পরিচর্যা তাদেরকেও করতে হবে, আপনি দেশের বাইরে সমাজে থাকেন সেখানেও করতে হবে, আপনি সুস্থ শরীরে থাকেন তাও করতে হবে, অসুস্থ শরীরে থাকেন তাও করতে হবে, ভরা পেটে থাকেন তাও করতে হবে, খালি পেটে থাকেন তাও করতে হবে। এটা নয় যে ক্ষুধার্ত মানুষকে ধর্মের কাহিনী শোনাও না, আগে তার পেট পূর্ণ করো তারপর, না আমাদের নীতি এটা না, খালি পেটেও করতে হবে আর ভরা পেটেও করতে হবে। এমন কি জেলে গিয়েও আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করতে হবে। কোন নবী জেলে গিয়ে দাওয়াত দিচ্ছেন জানেন আপনারা? ইউসুফ আলাইহিসসালাম। আহা, ইউসুফ আলাইহিসসালাম খাম খাতে বিনা অপবাদে তাকে জেল দেওয়া হলো, খাম খাতে বিনা দোষে, স্ত্রী বলে দিল, স্ত্রীর কথা শুনে আজিজ তাকে জেলে পুড়ে দিল। আর সেখানে গিয়ে বেচারি কি করবেন, নির্দোষ, সেখানে করার কিছুই নেই। এখন সেখানে আরো দুইজন বন্দী ছিল তার সাথে, তাদেরকে তিনি নসিহত করতে লাগলেন, উপদেশ দিতে লাগলেন, আর দাওয়াত কিসের? তৌহিদের দাওয়াত। আর বাবুম মুতাফারিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার ইত্যাদি ইত্যাদি বলে যে তৌহিদের দাওয়াত দিলেন। আহা, জেলে বসেও তৌহিদের দাওয়াত, এই হচ্ছে কাদের কাজ? মোমেনদের কাজ। যেখানে রাখবেন সেখানেই সে উপকার দেবে, যেখানেই ফুল ফুটবে, ফুল হয়ে ফুটবে সেখানেই সে সুগন্ধ ছড়াবে। সুতরাং এ হলো মোমেনদের এবং আহলে সুন্নার নীতি, শরীয়ত কর্তৃক এগুলো ফরজ কাজ, দাওয়াতের কাজ সামর্থ্য অনুযায়ী সকলের জন্য ফরজ, তাই না? সামর্থ্য অনুযায়ী আপনার যতটা ক্ষমতা আছে আপনি ততটা করবেন, ক্ষমতার বাইরে খবরদার নেবেন না। লাইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যার যা ক্ষমতা নেই সেই ক্ষমতার ভার নিজে নিজের ঘাড়ে চাপিয়ে নেওয়া এটা যুক্তিযুক্ত নয়, শরীয়ত আপনাকে চায় না। আল্লাহ তাআলা কাউকে সাধ্যের অতীত ভার দেন না। ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা ঠিক শরীয়ত কি সামর্থ্য অনুযায়ী দিতে হবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, এটা সমস্ত মুসলমানের জন্য, কিন্তু আহলে সুন্না বিশেষ করে আহলে সুন্নার জন্য যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, তবে সংসারে বাস করতে গেলে হয়তো বা কোনো সময় ঝক্কি ঝামেলা হতে পারে, তাই না? কিন্তু সেই ঝামেলা চিরস্থায়ী থাকা উচিত না, বিশেষ করে সন্তানের উচিত পিতা মাতার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সামান্য হয়তো সময়ে কোনো সময়ে বাবা বাপ্মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা হতে পারে, বোনকে নিয়ে, কোনো ভাইকে নিয়ে, সংসার নিয়ে, টাকা পয়সা নিয়ে, আর সাধারণত টাকা পয়সা নিয়ে হয়ে থাকে, দিনদারিত্ব নিয়ে তো সাধারণত হয় না, দিনদারি নিয়ে সাধারণত হয় না, খুব বিরল, দিনদারি নিয়ে খুব বিরল। যেমন সাদের কথা শুনেছেন, যখন তিনি মুসলমান হলেন তখন মা বললেন, বেটা তুই যতক্ষণ না মোহাম্মদকে অস্বীকার করেছিস, মোহাম্মদের ধর্ম ত্যাগ করেছিস, ততক্ষণ আমি খাব না পানও করব না। তো বেটা কি বললেন? মা তুমি খাও চাই না খাও, তোমার মতো মা যদি মারা যায়, বরং তোমার মতো 100টা মা যদি মারা যায়, তবুও স্যার নিজের ধর্ম থেকে বিচ্যুত হবে না। ধর্ম নিয়ে খুব কম হয়, সাধারণত টাকা পয়সা নিয়ে। বেটা সৌদি আরবে আছে, টাকা পাঠায়নি, খালাস কথা বলা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ঠিক মতো টাকা পাঠায়নি বা বোনকে দেয়নি বা এই নিয়ে বোনের বিয়েতে সাহায্য করেনি, সাধারণত এইভাবেই হয়, এগুলো সাময়িক হয় কিন্তু সেটা চিরস্থায়ী হতে পারে না। সুতরাং পিতামাতার সাথে সৎ ব্যবহার তার জন্য জরুরি, যেহেতু আল্লাহ তাআলা এটা তার জন্য ফরজ করেছেন। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার প্রতি গুরুত্ব দিতে হবে, আত্মীয়তার সম্পর্ক যেটাকে নিকট আত্মীয় বলা হয়, রক্তের সম্পর্ক, সব সমস্ত আত্মীয় অনেক রকমের আছে, নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয়, তার মধ্যে বেশি নিকটের কে? রক্ত সম্পর্কীয় আত্মীয়, তারপরে দুধ সম্পর্কীয় আত্মীয়, তারপর বৈবাহিক সূত্রে আত্মীয়, বৈবাহিক সূত্রে আত্মীয় বহু আত্মীয় আছে, তার মধ্যে যেটা সব থেকে নিকট আত্মীয় রাহিম বলা হয়েছে সেই সম্পর্ক তোমরা বজায় রাখবে, এটা হচ্ছে ফরজ। যদি কেউ আত্মীয়তার বন্ধন ছিন্ন করে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে না। তবে একটা কথা খেয়াল রাখবেন, আত্মীয়তার সম্পর্কের চেয়ে আরো সুদৃঢ় হলো ইমানের সম্পর্ক, যদি কোনো আত্মীয় আপনাকে ইমান থেকে বিচ্যুত করতে চায়, তাহলে পরে তার সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, হয় ইমানের সম্পর্ক ছিন্ন করো আর না হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো। কোন সম্পর্ক ছিন্ন করবেন? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন, তবু ইমানের সম্পর্ক ছিন্ন করা যাবে না, হতেই পারে না। কোন মুসলমান এমন হতে পারে না যে ইমানের উপরে তার আত্মীয়তাকে প্রাধান্য দেবে, হতেই পারে না, হতেই পারে না। এমন আল্লাহ তাআলা ইমানকে মুমিনের নিকটে প্রিয় করে দেন যে তার আত্মীয় থেকেও বেশি প্রিয় হয় ইমানি সম্পর্ক, নিজের ভাইয়ের থেকে বেশি প্রিয় হয় ইমানি ভাই, যেটাকে দিনী ভাই বলা হয়। কেননা এর মধ্যে দিন আছে, ইমান আছে, আর আমার ভাইয়ের মধ্যে দিন নেই, ইমান নেই। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আত্মীয়তা সম্পর্ক আপনি বজায় রাখবেন, যথাসম্ভব বজায় রাখবেন, এমনকি যদি সে বজায় রাখতে না চায় তবু আপনি বজায় রাখবেন। তবে হ্যাঁ, যদি ইমানি প্রশ্ন আসে সেই প্রশ্নের কাছে আপনি খবরদার নত হবেন না। এটা হচ্ছে কি? ইমানের দাবি। আত্মীয় স্বজন প্রতিবেশী এবং যার তার উপর অধিকার আছে তাদের প্রতি অনুগ্রহ করবে, এটা হচ্ছে আহলে সুন্নাহর নীতি, মুসলমানদের আম নীতি, যে আত্মীয় স্বজনের প্রতি অনুগ্রহ করবেন। কেউ গরিব থাকলে, প্রতিবেশী যদি গরিব থাকে, আপনারা জানেন যদি আপনি পেটপূর্ণ খান আর প্রতিবেশী যদি অনাহারে থাকে, অথচ আপনি জানেন সে বেচারি অনাহারে আছে, তাহলে কি সে মোমেন? সে পূর্ণ মোমেন না। ইমানের দাবি হলো তুমি খেয়েছো, ঠিক আছে, পেটপূর্ণ করে খেয়েছো, তোমার প্রতিবেশী খেতে পারছে না, অন্তত পক্ষে তার পেটটা একটু ভরিয়ে দেওয়ার মতো, যদিও পরিপূর্ণ না পারো, কিছুটাও অন্তত পক্ষে চেষ্টা করে দেখো। এটা হচ্ছে ইমানের দাবি। এটা হতে পারে না তুমি পেটপূর্ণ খাবে আর তোমার আত্মীয় উপোস থাকবে, উপবাসে থাকবে। সকল সৃষ্টির প্রতিও অনুগ্রহ করবে, এখানে শুধু মুসলমান না, মুসলমান না, অমুসলমানের প্রতিও অনুগ্রহ করতে হবে মানবিক খাতিরে। আর শুধু মানুষই না, জানোয়ার, জন্তু, জানোয়ারের প্রতিও অনুগ্রহ করতে হবে, এতে সওয়াব আছে, তাই না? উদাহরণস্বরূপ, ওই যে এক বেশ্যার মেয়ে যাচ্ছিল রাস্তায়, হঠাৎ করে পিপাসা লাগলো, একটা কুয়ো ছিল সেই কুয়োতে নেমে নিজে পানি পান করলো, তারপরে উঠে দেখছে একটা কুকুর তাকে পিয়াস লেগেছে, সে নামতে পারছে না কুয়োতে, নামলে উঠতে পারবে না, মানুষের মতো তো নয়। এখন সে ভিজে মাটি বা কাদা চাটছে, পিপাসার তারনায় চাটছে, সে দেখলো যেমন আমাকে পিপাসা লেগেছিল একেও লেগেছে, সুতরাং সে নামলো, অথবা নিজের ওড়নাতে মোজা বেঁধে কুয়োতে নামিয়ে সেখান থেকে পানি তুলে সেই কুকুরটাকে পান করালো। এই কাজ দেখে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, যদিও সে বেশ্যার মেয়ে ছিল। এখানে প্রশ্ন করবেন, হুজুর বেশ্যা ছিল কিন্তু কাফের ছিল না, তাই না? কাফেরকে আল্লাহ ক্ষমা করেন না। বেশ্যা ছিল কিন্তু মুশরিক ছিল না, কারণ আল্লাহ তাআলা মুশরিককে ক্ষমা করেন না। সুতরাং বেশ্যা থাকলেও সে মুশরিক ছিল না, কাফের ছিল না, কিন্তু তার বুকে ইমান ছিল, কিন্তু কি করত? ব্যভিচার করত, কাবিরা গোনা, তাই না? এই কাবিরা গোনা করার পরেও যখন সে একটা জন্তুর প্রতি মায়া প্রদর্শন করলো, দয়া প্রদর্শন করলো, অনুগ্রহ প্রদর্শন করলো, আল্লাহ তাআলা কাজটা পছন্দ হলো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এ হচ্ছে মানবিক রীতি, আমাদেরকে, মুসলমানদেরকে, খাস করে বিশেষ করে আহলে সুন্নাহকে এই নীতি অবলম্বন করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আহলে সুন্নার নীতিকে ভালোভাবে অনুসরণ করতে পারি, অবলম্বন করতে পারি। আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় শেষ হয়ে গেছে, পরবর্তীতে ইনশাআল্লাহ আবার পরের কথা। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।